أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له وألقيت عليك محبة مني ولتصنع على عيني جي তুমি মুসাকে সিন্ধুকে রাখো অতঃপর তা দরিয়ায় ভাসিয়ে দাও অতঃপর দরিয়া তাকে তীরে ছেড়ে দেবে তাকে আমার শত্রু ও তার শত্রু উঠিয়ে নেবে আমি তোমার প্রতি মহব্বত সঞ্চারিত করেছিলাম আমার নিজের পক্ষ থেকে যাতে তুমি আমার দৃষ্টির সামনে প্রতিপালিত হও إذ تمشي أختك فتقول هل أدلكم على من يكفله فرجعناك إلى أمك كي تقر عينها ولا تحزن وقتلت نفسا فنجيناك من الغم وفتناك فتونا فلبثت سنين في أهل مدين ثم جئت على قدر يا موسى যখন তোমার ভগিনী এসে বলল আমি কি তোমাদেরকে বলে দেব কে তাকে লালন পালন করবে অতপর আমি তোমাকে তোমার মাতার কাছে ফিরিয়ে দিলাম যাতে তার চক্ষু শীতল হয় এবং দুঃখ না পায় তুমি এক ব্যক্তিকে হত্যা করেছিলে অতপর আমি তোমাকে এই দুশ্চিন্তা থেকে মুক্তি দেই আমি তোমাকে অনেক পরীক্ষা করেছি অতপর তুমি কয়েক বছর মাদিয়ানবাসীদের মধ্যে অবস্থান করেছিলে হে মুসা অতপর তুমি নির্ধারিত সময়ে এসেছো اذهب أنت وأخوك بآياتي ولا تنيا في ذكري اذهبا إلى فرعون إنه طغى فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى ابن আমি তোমাকে আমার নিজের জন্য তৈরি করে নিয়েছি তুমি ও তোমার ভাই আমার নির্দেশনাবলী সহ যাও এবং আমার স্মরণে শৈথল্য করো না তোমরা উভয় ফিরাউনের কাছে যাও সে খুব উদ্ধত হয়ে গেছে অতঃপর তোমরা তাকে নম্র কথা বলো হয়তো সে চিন্তা ভাবনা করবে অথবা ভীত হবে أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى ترى بلو هي أمار پالون کرتا أمرا آشن کا کوری جي شي أما در پتی جولون کر بي كيمبا اتجي تو ہوئی ہوت بي اللہ بلن تمرا بھائی کرونا أمي تما در شاتھ آچھی আমি শুনি ও আমি দেখি فَأْتِيَاهُ فَقُولَا إِنَّا رَسُولَا رَبِّكَ فَأَرْسِلْ مَعَنَا بَنِي إِسْرَائِيلَ ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى অতএব তোমরা তার কাছে যাও এবং বলো আমরা উভয়ই তোমার পালনকর্তার প্রেরিত রসুল অতএব আমাদের সাথে বনি ইসরায়েলকে যেতে দাও এবং তাদেরকে নিপীড়ন করো না আমরা তোমার পালনকর্তার কাছ থেকে নিদর্শন নিয়ে তোমার কাছে আগমন করেছি এবং যে সৎ পথ অনুসরণ করে তার প্রতি শান্তি قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى قال فمن ربكما يا موسى আমরা ওহি লাভ করেছি যে যে ব্যক্তি মিথ্যা আরোপ করে এবং মুখ ফিরিয়ে নেয় তার উপর আযাব পড়বে

এবং হে আমার পালনকর্তা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম যাতে তুমি সন্তুষ্ট হও। বললেন, আমি তোমার সম্প্রদায়কে পরীক্ষা করেছি তোমার পর এবং সামেরি তাদেরকে পথভ্রষ্ট করেছে। فَرَجَعَ مُوسَى إِلَى قَوْمِهِ غَضْبَانَ أَسِفًا قَالَ يَا قَوْمِ أَلَمْ يَعِدْكُمْ رَبُّكُمْ وَعْدًا حَسَنًا أَفَطَالَ عَلَيْكُمُ الْعَهْدُ أَمْ أَرَدْتُمْ أَنْ يَحِلَّ عَلَيْكُمْ غَضَبٌ مِّن رَّبِّكُمْ فَأَخْلَفْتُم مَّوْعِدِي। অতপর মুসা তার সম্প্রদায়ের কাছে ফিরে গেলেন ক্রুদ্ধ ও অনুতপ্ত অবস্থায়। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের পালনকর্তা কি তোমাদেরকে একটি উত্তম প্রতিশ্রুতি দেননি? তবে কি প্রতিশ্রুতির সময়কাল তোমাদের কাছে দীর্ঘ হয়েছে, না তোমরা চেয়েছ যে তোমাদের উপর তোমাদের পালনকর্তার ক্রোধ নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলে? أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري। তারা বলল, আমরা তোমার সাথে কৃত ওয়াদা স্বেচ্ছায় ভঙ্গ করিনি, কিন্তু আমাদের উপর ফিরাউনদের অলঙ্কারের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, অতঃপর আমরা তা নিক্ষেপ করে দিয়েছি। এমনি ভাবে সামেরিও নিক্ষেপ করেছে। অতঃপর সে তাদের জন্য তৈরি করে বের করল একটা গোবৎস, একটা দেহ যার মধ্যে গরুর শব্দ ছিল। তারা বলল, এটা তোমাদের উপাস্য এবং মুসারও উপাস্য। অতঃপর মুসা ভুলে গেছে। ولقد قال لهم هارون من قبل يا قوم إنما فتنتم به وإن ربكم الرحمن فاتبعوني وأطيعوا أمري। তারা কি দেখে না যে এটা তাদের কোনো কথার উত্তর দেয় না এবং তাদের কোনো ক্ষতি ও উপকার করার ক্ষমতাও রাখে না? হারুন তাদেরকে পূর্বেই বলেছিলেন, হে আমার কওম, তোমরা তো এই গোবৎস দ্বারা পরীক্ষায় নিপতিত হয়েছ এবং তোমাদের পালনকর্তা দয়াময়, অতএব তোমরা আমার অনুসরণ করো এবং আমার আদেশ মেনে চলো। قالوا لن نبرح عليه عاكفين حتى يرجع إلينا موسى قال يا هارون ما منعك إذ رأيتهم ضلوا। তারা বলল, মুসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব। মুসা বললেন, হে হারুন, তুমি যখন তাদেরকে পথভ্রষ্ট হতে দেখলে তখন তোমাকে কিসে নিবৃত করল? আল্লা তাত্তাবিআনি আফাআসাইতা আমরি ক্বাল ইয়াবনা উম্মা লা তাখুযু বিলিহিয়াতি ওয়ালা বিরাসি ইন্নি খাশীতু আন তাকুল فرقت بين بني إسرائيل ولم ترقب قولي। আমার পদাঙ্ক অনুসরণ করা থেকে তবে তুমি কি আমার আদেশ অমান্য করেছ? তিনি বললেন, হে আমার জননী তনয়, আমার শ্বশ্রু ও মাথার চুল ধরে আকর্ষণ করো না। আমি আশঙ্কা করলাম যে তুমি বলবে তুমি বনী ইসরায়েলের মধ্যে বিভেদ সৃষ্টি করেছ এবং আমার কথা স্মরণে রাখনি। قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي موسى بولن هي سامري এখন তোমার ব্যাপার কি সে বলল আমি দেখলাম যা অন্যরা দেখেনি অতঃপর আমি সেই প্রেরিত ব্যক্তির পদচিহ্নের নিচ থেকে এক মুঠি মাটি নিয়ে নিলাম অতঃপর আমি তা নিক্ষেপ করলাম আমাকে আমার মন এই মন্ত্রণাই দিল وانظر إلى إلهك الذي ظلت عليه عاكفا لنحرقنه ثم لننسفنه في اليم نسفا موسى بولن دور ها تور جن شارا جيبن اشاستي رويلو جي توي بول بي اما كيس پاش کرونا এবং তোর জন্য একটি নির্দিষ্ট ওয়াদা আছে যার ব্যতিক্রম হবে না তুই তোর সেই ইলাহের প্রতি লক্ষ্য কর যাকে তুই ঘিরে থাকতি আমরা একে জ্বালিয়ে দেবই অতঃপর একে বিক্ষিপ্ত করে সাগরে ছড়িয়ে দেবই তোমাদের ইলাহ তো কেবল আল্লাহই যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই সব বিষয়ে তার জ্ঞানের পরিধিভুক্ত من أعرض عنه فإنه يحمل يوم القيامة وزرا এমনি ভাবে আমি পূর্বে যা ঘটেছে তার সংবাদ আপনার কাছে বর্ণনা করি আমি আমার কাছ থেকে আপনাকে দান করেছি পড়ার গ্রন্থ যে এ থেকে মুখ ফিরিয়ে নেবে সে কিয়ামতের দিন বোঝা বহন করবে خالدين فيه وساء لهم يوم القيامة حملا يوم ينفخ في الصور ونحشر المجرمين يومئذ زرقا ترى তাতে চিরকাল থাকবে এবং কিয়ামতের দিন এই বোঝা তাদের জন্য মন্দ হবে যেদিন শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে সেদিন আমি অপরাধীদেরকে সমবেত করব নীল চক্ষু অবস্থায় তারা চুপিসারে পরস্পরে বলাবলি করবে তোমরা মাত্র দশ দিন অবস্থান করেছিলে তারা কি বলে তা আমি ভালোভাবে জানি তাদের মধ্যে যে অপেক্ষাকৃত উত্তম পথের অনুসারী সে বলবে তোমরা মাত্র একদিন অবস্থান করেছিলে তারা আপনাকে পাহাড় সম্পর্কে প্রশ্ন করে অতএব আপনি বলুন আমার পালনকর্তা পাহাড় সমূহকে সমূলে উৎপাটন করে বিক্ষিপ্ত করে দিবেন فيذرها قاعا صفصفا لا ترى فيها عوجا ولا أمتا অতপর পৃথিবীকে মসৃণ সমতল ভূমি করে ছাড়বেন তুমি তাতে মোড় ও টিলা দেখবে না সেই দিন তারা আহ্বানকারী অনুসরণ করবে যার কথা এদিক সেদিক হবে না এবং দয়াময় আল্লাহর ভয়ে সব শব্দ ক্ষীণ হয়ে যাবে। সুতরাং মৃদু গুঞ্জন ব্যতীত তুমি কিছুই শুনবে না।